السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل ولهم عذاب أليم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز او محترم حضرات مربیان کرام او دیگر مسلیان عظام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত বর্তমান সময়ের কিছু আলোচিত বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম, এর মধ্যে একটা ছিল ফতোয়া সংক্রান্ত বিষয়। এ বিষয়ে কিছু আলোচনা গত সপ্তাহে করা হয়েছিল। ফতোয়া কাকে বলে, মুফতি কাকে বলে, ফতোয়া যে চায় তাকে কি বলে, ফতোয়ার গুরুত্ব কি, ফতোয়ার বিধান কি, এ বিষয়গুলো সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এ সপ্তাহেও এ বিষয়ে আরো কিছু আলোচনা পেশ করা হচ্ছে। কাজা এবং ফতোয়া দুইটা ভিন্ন জিনিস। কাজী অর্থাৎ বিচারক, ইসলামী যদি শাসন ব্যবস্থা চালু হয়, ইসলামী ব্যবস্থা কায়েম হলে পরে কাজীদের দায়িত্ব হবে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা, আর মুফতির কাজ হল মানুষকে সাধারণভাবে মাসআলা বলে দেওয়া। মুফতি কোরআন হাদিসের কথাগুলো বলে দেয়, তার ফতোয়া মানা না মানা এটা যিনি ফতোয়া নেবেন তার এখতিয়ার, তার এ ব্যাপারে ইচ্ছা। কিন্তু বিচারক যে বিচার করবে এটা মানতে বাধ্য, যার জন্য বিচারের ফয়সালা দেওয়া হবে তাকে মানতে হবে। আজকে আমরা আলোচনা করব এই বিচারক এবং মুফতিদের দায়িত্ব সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা যুকিরা ইনদাহা আল কুজাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একবার বিচারকদের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো। فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইউতা বিল কাযী আল আদলা ইয়াউমাল কিয়ামা ন্যায় বিচারক যারা ভালো বিচারক এরকম বিচারকদেরকেও কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব এই বিচারকদেরকে এত কঠিন হিসাব নিকাশের সম্মুখীন করা হবে মা ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকদি বাইনা ইসনাইনি ফি তামরাতিন কত্তু তখন বিচারকরা মনে মনে এই চিন্তা করবে যে তারা যদি দুনিয়াতে একটা সামান্য খেজুর নিয়েও যদি ঝগড়া হয়ে থাকে এই খেজুরের বিষয়েও তাদের কাছে মামলা আসলো এটা নিয়েও যদি তারা বিচার রায় না দিত অর্থাৎ যদি তারা বিচারকের দায়িত্ব গ্রহণ না করত কতই না ভালো হতো তাহলে এত কঠিন বিচারের সম্মুখীন হতে হতো না এমনি ভাবে ইবনে আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন তার পিতা থেকে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল কুবাতু সালাসাতুন বিচারক তিন রকম ইসনানি ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ দুই প্রকারের বিচারকরা জাহান্নামে যাবে আবার এক প্রকারের বিচারক জান্নাতে যাবে যে ব্যক্তি যেই প্রকারের বিচারক জান্নাতে যাবে সে হচ্ছে রাজুলুন আরাফাল হাক্কা ওই বিচারক যে বিচারের করতে গিয়ে সত্যকে উপলব্ধি করতে পেরেছে ফাকাদা বিহি এবং সে অনুযায়ী সে বিচার করেছে ফাহুয়া ফিল জান্নাহ এই বিচারক জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ওয়া রাজুলুন কাদা বাইনান নাস বিল জাহলি আর জাহান্নামে যাবে যে দুই বিচারক তার মধ্যে একজন হচ্ছে সেই বিচারক যে আসলে নিজে বুঝে নাই এখানে বিচার রায় সঠিক কি সঠিক রায় না বুঝেই সে রায় দিল এ ব্যক্তি জাহান্নামী কাদা বাইনান নাস বিল জাহলি যে অজ্ঞতাবশত অজান্তেই না জেনেই সে বিচারের রায় দিয়ে দিল ফাহুয়া ফিন নার সে ব্যক্তি জাহান্নামে যাবে ওয়া রাজুলুন আরাফাল হাক্কা আর জাহান্নামীদের দ্বিতীয় প্রকার হচ্ছে ওই বিচারক যে সত্যকে জানলো ফাজারা এরপরে সে নিজের আত্মীয় বা দলের লোক অথবা ঘুষ নিয়ে এরকম যে কোনো কারণে পার্থিব যে কোনো স্বার্থে বা যে কোনো উদ্দেশ্যে সত্যকে জানা সত্ত্বেও সে অন্যায় বিচার করলো বিচার রায় উল্টা দিল যে দোষী তাকে নির্দোষ বানিয়ে দিল আর যে নির্দোষ তাকে দোষী বানালো ফাহুয়া ফিন নার এ ব্যক্তি জাহান্নামী হবে হাদিসটা আবু দাউদে আছে এছাড়া মুসনাদে হাকিমে আছে ইবনে মাজাতেও আছে তিরমিজিতে আছে বহু কিতাব হাদিসটা আছে এবং সহি হাদিস এমনি ভাবে আবু দাউদ শরীফের আরো একটা হাদিস আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তালাবা কুযা কযা আল মুসলিমিন যেই ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারের জন্য অর্থাৎ বিচারকের পদের জন্য আবেদন করলো হাত্তা ইয়ানালাহু এবং সে পেয়েও গেল সুম্মা গালাবা আদলুহু জাওরাহু এরপরে বিচার করতে গিয়ে তার জুলুমের পরিবর্তে তার ইনসাফ বিজয় লাভ করলো মানে ইনসাফ ভিত্তিক বিচার করলো ফালাহুল জান্নাহ তার জন্য আল্লাহর কাছে রয়েছে জান্নাত ওমান গালাবা জাওরুহু আদলাহু পক্ষান্তরে যে ব্যক্তি ইনসাফের পরিবর্তে ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় বিচার করলো বা কিছু ন্যায় করলো কিছু অন্যায় করলো কিন্তু অন্যায়ের পালাটা ভারী তাহলে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আন-নার সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম এভাবে মুসনাদে সুনানে বাইহাকীতে ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন আতা ইবনে আতা থেকে তিনি ইবনে আব্বাস থেকে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহুমা আল কাযী মা লাম ইয়াজুর নিশ্চয় আল্লাহ তাআলা কাজীর সঙ্গে আছেন মানে আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য বিচারকের সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, অন্যায় বিচার না করে, অত্যাচার না করে। ফাইদা জারা, এরপরে যখন সে বিচার করতে গিয়ে জুলুম করে, অত্যাচার করে, অন্যায় বিচার করে, বারিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাআলা তার থেকে দায় দায়িত্ব তুলে নেন, আল্লাহ তাআলা তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওয়া লাযিমাহু শাইতানু, এবং শয়তান তার অনুসারী হয়ে যায়, শয়তান তার সঙ্গী হয়ে যায়। এমনি ভাবে ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ মাল কাযী মা লাম ইয়াজুর, নিশ্চয় আল্লাহ তাআলা কাযী মানে বিচারকের সঙ্গে থাকেন, আল্লাহর নুসরাত আল্লাহর সাহায্য বিচারকের সঙ্গে থাকে, মা লাম ইয়াজুর, যতক্ষণ পর্যন্ত সে জুলুম না করে, অত্যাচার না করে, অন্যায় বিচার না করে। ফাইদা জারা, কিন্তু যখন সে অন্যায় বিচার করে, জুলুম করে, অত্যাচার করে, ওয়াকালাহু ইলা নাফসিহি, আল্লাহ তাআলা তাকে নিজের দায়িত্বে ছেড়ে দেন, অর্থাৎ তখন আর আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকে না, সে নিজের রায় দিয়ে বিচার করে এবং শেষ পর্যন্ত ভুল করে, দুনিয়াতে অপমান হয়, আখেরাতেও সে জাহান্নামী হবে। এমনি ভাবে হাদিসের অনেকগুলো কিতাবে আছে, সুনানে নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, বাইহাকি, এসব কিতাবে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাদা কাযিয়ান বাইনাল মুসলিমিন, যে ব্যক্তি মুসলিমদের মধ্যে বিচারকের দায়িত্ব নিয়ে আসন গ্রহণ করল, বিচারকের দায়িত্ব নিল, ফাকাদ যাবাহা নাফসাহু বিগায়রি সিক্কিন, সে নিজেকে বিনা ছুরিতে জবাই করল, ছুরি দিয়ে জবাই করলে সহজে জবাই করা যায়, কিন্তু বিনা ছুরিতে জবাই করা, যদি কি করে বাঁশের কঞ্চি দিয়ে বা পাথর দিয়ে জবাই করতে যায় তাহলে কষ্ট বেশি। এরকম যে ব্যক্তি বিচারকের দায়িত্ব নিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে নিজেকে বিনা ছুরিতে জবাই করল, তার মানে একটা নিজেকে ঝুঁকিপূর্ণ কাজে এবং কঠিন কাজে নিয়োজিত করল। এখানে যদি সে অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম ভাবে আবার যদি ভালো বিচার করে, তো তাদের জন্য সুসংবাদও আছে, হাদিসে বলা আছে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আরশের তলে ছায়া দিবেন। তার মধ্যে এক প্রকার আছে, যে সমস্ত বিচারকরা, শাসকরা ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের তলে ছায়া দিবেন। এজন্য বিচার কার্যের সাথে যারা সম্পৃক্ত আছে, প্রথম তো আমাদের এই দেশের বিচারের জন্য এই সব কথা বক্তব্যগুলো প্রযোজ্য নয়, কারণ হচ্ছে এই আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এটার ভিত্তি কুফুরির উপরে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইনের উপরে, মানব রচিত বিধানের উপরে। এজন্য প্রথম বিষয়টা মনে রাখতে হবে, অনেকে না বুঝে বলে ফেলে, হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশাহ নামে খ্যাত, সে যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, এরকম আরো অনেকে অত্যাচার করেছে, এরা যদি খলিফাতুল মুসলিমিন হতে পারে, তাহলে আমাদের দেশের নেতা নেত্রীদের দোষ কি? তারা কেন, তারা তো অত জুলুম করে নাই, এটা মনে রাখতে হবে। হাজ্জাজ ইবনে ইউসুফ বা আরো যারা ইতিহাসে অত্যাচারী বাদশাহ নামে পরিচিত, এরা অত্যাচার করলেও ব্যক্তি জীবনে তাদের শাসন ব্যবস্থাটা ছিল খেলাফত ব্যবস্থা, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। এরপরে ব্যক্তি জীবনে তারা ভুল করেছে, অন্যায় করেছে, সেটার বিচার তাদের হবে। আমাদের দেশেও আজকে যদি রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা হতো, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র ব্যবস্থা হতো, তাহলে এখানে ব্যক্তিগতভাবে যারা দোষ করে সেটা ভিন্ন বিষয় হতো, এখানে পদ্ধতিটাই হচ্ছে মানবরচিত বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মানুষকে সৃষ্টি করেছেন, আইন দিয়েছেন, কোরআনে বলা আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। কোরআনে আরেকটা আছে, আরো সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা, মা কানা লি মুমিন ওয়া লা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ বা কোন মুমিন মেয়ে লোকদের জন্য এই অধিকার নাই যে যখন আল্লাহ তাআলা কোন বিচার করেন, কোন ফয়সালা দেন, কোন বিধান দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন ইনদি আনফুসিহিম, তারা নিজের পক্ষ থেকে এটা গ্রহণ করবে কি করবে না, এটা মানবে কি মানবে না, এরকম অধিকার এদের স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে, এই বিধানটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম, এবং যে মেনে নিবে সে হলো মুসলিম। এখন যে ভুল ধরবে আল্লাহর, আল্লাহর এই আইনটা ঠিক করেন নাই, আল্লাহর এই বিধানটা ঠিক না, তো যে আল্লাহর ভুল ধরে তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ প্রথম যে ব্যক্তি আল্লাহর ভুল ধরেছে, যুক্তি দিয়ে আল্লাহর বিধানকে যাচাই করেছে, সেই ব্যক্তির নাম ইবলিস। সেই ব্যক্তির নাম কি? ইবলিস। বোঝা গেল, এখনো যারা আল্লাহর বিধানের ভুল তালাশ করে, আল্লাহর হুকুম ঠিক হয় নাই এরকম ভুল তালাশ করে, তাদের প্রথম লিডারের নাম কি? ইবলিস। ইবলিস আল্লাহর হুকুম অন্য সবগুলো পালন করেছে। আমাদের দেশে একদল ভণ্ড ফকির আছে, এরা বলে আমরা যে নামাজ পড়ব, সেজদা করব কোথায়? ইবলিস শয়তান তো দুনিয়ার সব জায়গায় সেজদা করে নাপাক করে ফেলেছে। তো বোঝা গেল এরাও বুঝে যে ইবলিসও এবাদত করেছে, সেজদা করেছে, তাহলে ইবলিসের দোষটা ছিল কোথায়? ওই ফকিরদের কথা ভিন্ন, ওরা যে বলে ইবলিস সব জায়গায় সেজদা করে নাপাক করে ফেলেছে, তো ইবলিস তো বেহেশতেও ছিল। বোঝা গেল যদি ইবলিস নাপাক করার কারণে তুই দুনিয়াতে সেজদা করতে না পারিস, তাহলে ইবলিস বেহেশতেও ছিল, তোর জন্য বেহেশতেও জায়গা হবে না, তোর জায়গা হবে জাহান্নামে, ঠিক কিনা? ভাইরা আমার, মনে রাখতে হবে এগুলো, আবার ওদের আলতু ফলতু কথা আমি ঢুকে গেছি। বলতেছিলাম যে বিষয়টা, যে বিচারক এই যে মর্যাদাগুলো লাভ করবে, শর্ত হলো ওই বিচারকদের জন্য, যে বিচারকরা কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করে, ন্যায় বিচার করে, এবং অন্যায় কোনো বিচার তারা করে না, এরকম বিচারকদের জন্য এই মর্যাদার দিকগুলো আছে, আবার এই ভয়ের দিকগুলো আছে। এমনিভাবে মুফতি ফতোয়া দিবে যিনি, এই মুফতির জন্য শর্ত আছে। এখন দেখা যায় মাশাআল্লাহ, একজন বলেছেন গত জুমাতেও, একজন হাজি সাহেব ফতোয়া দিল, এই বাংলাদেশে এই বিতর্ক যেটাকে কেন্দ্র করে, সে ঘটনা কি ছিল? একটা মেয়েকে একটা ছেলে ধর্ষণ করে জেনা করেছে, মেয়ের দাবি হল সে রাত্রে বের হয়েছে, জোর করে তাকে ধর্ষণ করেছে। এখন মেম্বার চেয়ারম্যানদের বিচারে ইমাম সাহেবকে ফতোয়া চাওয়া হলো, ইমাম সাহেব ফতোয়া দিলেন না মুয়াজ্জিন সাহেব ফতোয়া দিলেন যে ওই ছেলেটাকে 200 দররা মারতে হবে, আর মেয়েটাকে মারতে হবে 100 দররা। মারলো 100 দররা, মরা মরলো মেয়েটা, এই নিয়ে তোলপাড় শুরু হলো। আচ্ছা আপনারা বলুন, প্রথমত যদি এই মেয়ে সত্যিকার অর্থে নিজের প্রয়োজন পূরণের জন্য, পেশাব পায়খানা করার জন্য বাইরে গিয়ে থাকে, এরপরে জোর করে তাকে জেনা করেছে, এতে কি মেয়ের বিচার হবে? ইসলামের শরীয়তে মেয়ের বিচার হবে না, বিচার হবে কার? ধর্ষকের। তারপরে আসুন, বিচারটা কি হবে? কোরআনে বলা আছে পরিষ্কার, অবিবাহিত যদি হয় তাহলে তাদের জন্য বিচার বলা আছে, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নেই আর ব্যভিচারী, পুরুষ হোক মেয়ে লোক হোক, অবিবাহিত হলে ওদেরকে 100 দররা মারতে বলা হয়েছে, ছেলেকেও 100, মেয়েকেও 100। 200 দররা পাইল কোথায়? 200 দররা ছেলেকে মারতে হবে, আর মেয়েকে মারতে 100 দররা। এই যে মন গড়া ফতোয়া দিল, এটা কি ইসলামে আছে কোথাও? এখন এই অজ্ঞ লোকের ফতোয়াকে কেন্দ্র করে আমার দেশের শিক্ষিত নামধারী বিচারকরা হাত দিল কোথায়? ফতোয়ায়, যে ফতোয়া নিষেধ করতে হবে। এই জন্য সকলকে বুঝতে হবে, আল্লাহর বিধান বুঝতে হবে। ইসলামে আইন অনেক কঠিন, এই আইন কার্যকর করা আরো কঠিন। ইসলাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, রক্ষা করতে চায়, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আইন রেখেছেন, জেনাবে বিচারের বিচারের জন্য শর্ত আছে, হয়তো স্বীকার করতে হবে, নতুবা 4 জন সাক্ষী হাজির করতে হবে। 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারো আর কোনো প্রমাণ না থাকে, তাহলে উল্টা যারা জেনা অপবাদ দিবে তাদের উপরে 80 দররা মারতে হবে। তাহলে বিচারটা কত কঠিন! ইসলামের বিচার এত সোজা না যে এসে চেয়ারম্যান ফতোয়া দিল আর মুয়াজ্জিন ফতোয়া দিল, চেয়ারম্যান পিটান শুরু করলো। এটা আমি আগেও বলেছি, আমার দেশের এই গ্রাম্য সালিশ এইগুলো তিন রকম হয়। সালিস যারা আছে, যারা বাদী বিবাদী দুই দল যদি চেয়ারম্যানের পক্ষের লোক হয় তাহলে হয়তো বিচার করবেন, এরাই যাবে, আর নইলে নর্মাল একটা বিচার করে দিবে, খুশরা আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, দুই দিক খুশি থাকুন। আর যদি বাদী পক্ষ বিচারকের পক্ষের লোক হয় আর বিবাদী বিপক্ষের লোক হয় তো সেখানে বিচার করবে বাদীর পক্ষে, আর যদি উভয় দল বিপক্ষে হয় তাহলে বিচার সেখানে খুব কঠিন করবে, দুই দল কি শায়েস্তা করবে, এইরকম ভাবে আমাদের দেশে বিচারগুলো হয়। এই জন্য মনে রাখতে হবে ইসলামে বিচারকদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দরভাবে বলেছেন, আবু দাউদের হাদিস মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন سمعت ابا هريره رضي الله تعالى عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم من قال علي ما لم اقل আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোন কথা বলে যা আমি বলি নাই। এটা মনে রাখতে হবে, অনেকে হাদিস বয়ান করতে গিয়ে বলে, মুরব্বীরা বলেছেন অথবা বলল হাদিসে আছে, সে সহি জানে না, না জেনে যারা হাদিস বয়ান করে, না জেনে যারা ইসলামের কোন ফতোয়া দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসটা খুব ভালো করে শুনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, যে ব্যক্তি এমন কথা আমার পক্ষ থেকে বলে যেটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া বাইতান ফি জাহান্নাম, সে যেন নিজের জন্য জাহান্নামে একটা ঘর নির্ধারণ করে নেয়। ওয়ামান আফতা বিগাইরি ইলমিন, আর যে ব্যক্তি এলেমবিহীন ফতোয়া দিল, কানা ইসমুহু আলা মান আফতাহু, যাকে এলেমবিহীন ফতোয়া দেওয়া হলো এ কারণে সে অন্যায় করলো, তাহলে যে ব্যক্তি ফতোয়া দিল সে এই অন্যায়ের গুণাগার হবে। আর যে ফতোয়া চাইল সে যদি জেনে শুনে চেয়ে থাকে যে এটা ফতোয়া দেওয়ার অধিকার নাই, সে মুফতি না, তারপরও তার কাছে চাইল জানতে চাইল, তা সেও গুণাগার হবে। আর সে যদি তাহাকি করে যাচাই বাছাই করে দেখলো বড় আলেম, তারপরও তাকে ভুল ফতোয়া দেওয়া হয়েছে, হয়তো সে এখান থেকে নাজাত পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমান আশারা আলা আখিহি বিআমরিন, কোন ব্যক্তির কাছে পরামর্শ চাওয়া হলো যে ভাই একটু আপনি পরামর্শ দেন, সে জানলো যে এই পরামর্শ এইটা হলো সঠিক, সে সঠিক পরামর্শ না দিয়ে ভুল পরামর্শ দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামুর রুশদা ফি গাইরিহি, যে ব্যক্তি তার অন্য কোন ভাইকে এমন পরামর্শ দিল যে পরামর্শটা সে জানে যেটা তার জন্য যেটা উপকারী তার বিপক্ষে, এটা ফাকাদ খানাহু, সে এখানে খেয়ানত করলো, ফতোয়া দিতে গিয়ে খেয়ানত করলো, পরামর্শের খেয়ানত করলো। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই না জেনে ফতোয়া দেওয়াটাকে এত মারাত্মকভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটা আয়াতে চারটা অন্যায়ের কথা বলেছেন ধারাবাহিকভাবে, এর মধ্যে সর্বশেষ এবং মারাত্মক হচ্ছে না জেনে ফতোয়া দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون الله رب العالمين এই আয়াতের মধ্যে চারটা জিনিসকে উল্লেখ করেছেন। প্রথম নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা অশ্লীলতা এবং ফাওয়াহিশকে বেহায়াপনাকে হারাম করেছেন, এটা প্রথম স্তরের। এরপরে বলছেন আল ইসমা ওয়াল বাগিয়া, দুই নম্বরে এই ফাওয়াহিশ বা অশ্লীলতা বেহায়াপনার পরে হচ্ছে মা যাহারা আল ইসমা ওয়াল বাগিয়া, গুনাহ এবং অত্যাচার। এরপরে তিন নম্বরে বললেন আর একটা মারাত্মক কাজ, যেটা ওই দুইটার চেয়ে মারাত্মক, ওয়া আনতুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহর সঙ্গে শিরিক করা, অংশীদার বানানো এমন জিনিসকে যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণ দেন নাই, আল্লাহর সঙ্গে শরিক বানায়, আল্লাহর কাছে অমুকে সুপারিশ করে দিবে, অথবা আল্লাহ তাআলা কিছু লোকদেরকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য, এরা শহরে আছে, গ্রামগঞ্জে আছে, কুতুব আছে, আব্দাল আছে, এরা এগুলো বদলায়, কুতুবরা শহর দেখাশোনা করে, আল্লাহর সঙ্গে এদেরকে শরিক করা হলো। এদের মধ্যে কাউকে বানাইলো গাউসুল আজম, গাউস মানে হলো বিপদে উদ্ধারকারী ত্রাণকর্তা, আল আজম মানে হচ্ছে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় ত্রাণকর্তা বিপদে উদ্ধারকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না কোনো মানুষ। কিন্তু এখন মানুষেরা আল্লাহর সঙ্গে এই লোকগুলোকে শরিক বানিয়েছে, এরকম ভাবে পীরদেরকে আল্লাহর সঙ্গে মাধ্যম বানিয়েছে। এরা বলে যে আল দুনিয়ার জজের কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয়, এরকম ভাবে আল্লাহর কাছে কিছু বলতে হইলে উকিল লাগবে, সে উকিলগুলোর পেশাবেরা। এটা আমি বারবার বলেছি, এটা একটা শিরিক। কারণ মক্কার কুফফারেরা আগেও আল্লাহকে মানত, আল্লাহর নবীর যুগেও তারা আল্লাহকে বিশ্বাস করত। তারা কাফের হলো কি জন্য? কোরআনে স্পষ্ট বলা আছে তারা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ মানত না। কোরআন বলছে ওরা বলতো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছিয়ে দিবে। এক আয়াত এরকম, আর এক আয়াতে বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এই দেবদেবী মূর্তিগুলোর পূজা এজন্য করি এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। তাহলে বোঝা গেল এই দেবদেবীদেরকে, মূর্তিদেরকে মক্কার কুফফাররা পূজা করত সুপারিশকারী হিসাবে এবং আল্লাহর সাথে মধ্যস্থতাকারী হিসাবে। ঠিক একই নিয়মে যারা পীরদেরকে আল্লাহর কাছে মাধ্যম রূপে এবং সুপারিশকারী রূপে পূজা করে, তাদের মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে? এরা কবিতা গায়, উকিল ধরা লাগে। আমি এটা স্পষ্ট করে বলি, এর দ্বারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন। সূরা ওয়াত্তিন এর মধ্যে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বাধিক এবং সবচেয়ে বড় বিচারক নন? আল্লাহ তাআলা আয়াতুল কুরআনি দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। তোমার দুনিয়ার জজ, দুনিয়ার বিচারক, ওরা সার্বভৌম ক্ষমতার মালিক নয়। এমনকি সংসদ দ্বারাও তালাশ করে যে রাজকে জবাবদিহি করতে হবে, এমনি ভাবে দুনিয়ার বিচারক আইনের মাধ্যমে বিচার করতে হয়, ওই আইন যা নিয়ম করে দেওয়া আছে। দুনিয়ার বিচারক সাক্ষী নির্ভরশীল, নিজে যদি দেখে কেউ অন্যায় করেছে, খুন করেছে, ওই মামলা তার আদালতে চলে আসে, তারপরেও তাকে বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ নিজের ইলম দিয়ে নিজে বিচার করার ক্ষমতা রাখেন, আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কোরআন বলছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা করেন তার উপরে কারো প্রশ্ন করার অধিকার নাই। পক্ষান্তরে দুনিয়ার যত মাখলুক, যত ব্যক্তি হোক না কেন, তারা যা কিছু করবে সে ব্যাপারে তাদেরকে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং বোঝা গেল দুনিয়ার বিচারকরা আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য, মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য, সাক্ষী নিয়ে বিচার করতে বাধ্য, আল্লাহ তারা এই সবগুলোর থেকে ঊর্ধ্বে। এমনি ভাবে দুনিয়ার বিচারকেরা জানে না তার পিছনে কি হচ্ছে, গোপনে কি হয়েছে, কোন উকিল কি তর্ক বিতর্ক করলো, দুইজন উকিলে ঝগড়া লাগলো, এই দুই উকিলের মধ্যে যে বাকপটু, যে কথা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাই দিল, সেই লোকটা বিজয় লাভ করলো, তার পক্ষে রায় দিল। অথচ যে বেচারা কথা বলতে পারে নাই, ঠিক মতো উপস্থাপন করতে পারে নাই, সে হকের উপরে ছিল, তার হকটাকে নষ্ট করে দিল। এরকম হচ্ছে না? বোঝা গেল দুনিয়ার বিচারকেরা এরা হচ্ছে সর্বক্ষেত্রে একটা অসম্পূর্ণ এবং একটা ভুলের দ্বারা এবং একটা দুর্বলতার মধ্যে তারা নিমজ্জিত। এই বিচারকদেরকে তুলনা করছে আল্লাহর সঙ্গে, দুনিয়ার জজের সঙ্গে কাছে কিছু বলতে হইলে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে বলতে উকিল লাগবে না। এরপরে বিষয়টা হচ্ছে এই, মানলাম উকিল, এবারে আসো জজের দরবারে মামলা চালাবার জন্য উকিলদেরকে লাইসেন্স দেওয়া আছে, ওরা ওকালতি পড়াশোনা করেছে, উকিল হয়েছে, ওইখানে সুপারিশ করার পারমিশন পেয়েছে, এরপরে সুপারিশ করছে। আসো তোমার পীর সাহেব আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন পেয়েছে কিনা, এটা পরিষ্কার। দুনিয়াতে বসে কেউ যদি দাবি করে যে সে আল্লাহর দরবারে সুপারিশ করবে, তাহলে স্পষ্ট এটাই তার ভণ্ড, এবং সে যে একটা ভণ্ড তার প্রমাণের জন্য যথেষ্ট। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, মাংদাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ব্যতি রেখে। অর্থাৎ কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, এরপরে মুমিনরা হিসাবে পার পেয়ে গেল, জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে গেল, এরপরে মুমিনদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন তোমরা সুপারিশ করো। সেই মুমিন আপনি হতে পারেন, উনি হতে পারে, আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, যে কেউ হতে পারে, যে মুমিন নাজাত পাবে সে সুপারিশ করতে পারবে। এখানে কোনো বলা হয় নাই সে পিসাবালাই পাবে। পক্ষান্তরে যারা আজকে ঠিকাদারের নিচে সুপারিশ করবে, ওই ব্যক্তি নিজে কেয়ামতের মাঠে যে নাজাত পাবে, তারপরে সুপারিশ করার পারমিশন পাবে, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে সে কোত্থেকে বলল সুপারিশ করা, ঠিকাদারি নিল? এজন্য যারা এই আকীদা পোষণ করে, এরা আল্লাহর সঙ্গে শিরিক করছে, অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো অনুমোদন করেন নাই, এটা হলো এজন্য তিন নম্বর গুনাহ। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। এরপরে চার নম্বরে বললেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহর উপরে এমন কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে এমন কথা বলবে যে কথা তোমরা জানো না। মানে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে এটা হালাল বলছেন, কিন্তু তুমি বলে এটা হালাল এটা হারাম, অথচ হালাল হারাম বলা মানে কার পক্ষে ফতোয়া দেওয়া? আল্লাহর পক্ষ থেকে বলা। এখন যদি আল্লাহ তাআলা এটা হালাল না করে থাকেন, মুফতি সাহেব বললেন হালাল, তাহলে এই মুফতি নিজে হলো আল্লাহ, নিজে হলো কি? কারণ সে বলছে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই, এটা মিথ্যা বলেছে, সে আল্লাহর নামে মিথ্যা বলেছে, তাহলে ওই আল্লাহটা সে নিজে। এমনি ভাবে আল্লাহ বললেন হারাম আর তুমি বললে হালাল। এই জন্য এই যে আমি কিতাবটা থেকে সামনে রেখে আলোচনা করছি, এই কিতাব, কিতাবের চেহারা তো দেখা দরকার। এই কিতাব ইলামুল মুয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজির সে জগৎ বিখ্যাত কিতাব, মক্কা সূত্রে এবার আনছি কিতাবটাকে, এবং এটা বড় বড় লাইব্রেরিতে পাবেন। মুফতি কোর্স যারা করে, পড়ে যারা, এদেরকে মোতালা করার জন্য এই কিতাবগুলো দেওয়া হয়। এলা, এই কিতাবের নাম হচ্ছে ইলামুল মুয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে যারা দস্তকাত দিচ্ছ, মানে এটা সঠিক, এটা অন্যায়, এটা ভুল, এটা দিচ্ছে কার পক্ষ থেকে? শরিয়াতের মুফতি ফতোয়া দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যারা আল্লাহর পক্ষ থেকে মাসলা বয়ান করেন, যারা ফতোয়া দেন, এদের ভয় করা উচিত। আমার ফতোয়া দিচ্ছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি আমি আল্লাহর নাম নিয়ে বললাম আল্লাহ এটা হালাল করেছেন, অথচ আল্লাহ হালাল করেন নাই, অথবা আল্লাহ হারাম করেছেন অথচ আল্লাহ তারা হারাম করেন নাই, তাহলে আপনি এই কথাটা বললেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে বলে আল্লাহ তারা করেন নাই এমন কাজ আপনি আল্লাহর নামে চালিয়ে দিলেন, এই জন্য আল্লাহ তারা বলছেন এটা হারাম করে দিয়েছেন। ওয়াং তাকুল আল্লাহি মা লা তাআলামুন, তুমি আল্লাহর পক্ষে এমন কথা বলবে যে কথা তুমি জানো না, এটা করা যাবে না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা আরাফের 33 নম্বর আয়াত, এমনি ভাবে সূরা নাহলের 116 এবং 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া লা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, তোমাদের জিহ্বা যে মিথ্যাগুলো বলে, মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছো, আর বলো কি হাদা হালালুন ওয়া হাদা হারামুন, এটা হালাল এটা হারাম, এরকম ফতোয়া দিচ্ছ, অথচ এটা আল্লাহ তাআলা করেন নাই, আল্লাহ তাআলা হালাল করেন নাই হারাম করেন নাই। তুমি যারা হালাল বলছো এটা আল্লাহ হালাল করেন নাই, তুমি যারা হারাম বলছো এটা আল্লাহ হারাম করেন নাই, কিন্তু আল্লাহর নামে তুমি চালিয়ে দিলা। অনেকে দুনিয়ার স্বার্থে বলে এটা ইসলামে নাই এটা হারাম, অথচ হচ্ছে নিজের স্বার্থের জন্য বলছে। আল্লাহ তাআলা বলছেন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, তোমরা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, জেনে রাখো যারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ, আল্লাহ যেটা বলেন নাই ওটা আল্লাহর নামে বলছো, আল্লাহ এটা বলেছেন কোরআনে আছে হাদিসে আছে, অথচ আল্লাহ বলেন নাই আল্লাহ রাসূল বলেন নাই, তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলছেন এরকম যারা করে লা ইফলিহুন, এরা কখনো সফলতা অর্জন করবে না। মাতাউন কলিলুন, আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য ফায়দা উঠাইতে পারো, কিন্তু এরপরে আল্লাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য রয়েছে মর্মান্তিক কষ্টদায়ক শাস্তি। এজন্য না জেনে আন্দাজে কোনো ফতোয়া দেওয়া, কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা নিশ্চিত না হয়ে, এটার জন্য বড় ধমক আসে আল্লাহর পক্ষ থেকে। এজন্য এটা খেয়াল রাখতে হবে, কোন ব্যক্তি যাতে এরকম কথা না বলতে পারে যে কথাটা আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, এরকম তৈরি করে করে নিজেরা মন করে কথা বলা এটা হারাম। রায়ের দ্বারা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম ইস্তাজিবু লিল্লাহি, আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন ওটা মেনে নাও। ফাইল্লাম ইস্তাজিবু লাকা, আল্লাহ তাআলা বলছেন যদি তারা আপনার ডাকে আপনার আহ্বানে সাড়া না দেয়, ফালাম তাহলে জেনে রাখুন আন্নামা ইত্তাবিউনা আহওয়াহুম, তারা নিজের হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করছে। অমান আদল্লু, আল্লাহ তাআলা বলছেন অমান আদল্লু, ওই ব্যক্তির চার পথ ভ্রষ্ট কে হতে পারে, ইত্তাবা হাওয়াহু বিগায়রি হুদান মিনাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কোন হেদায়েত পাওয়া ছাড়াই নিজের নফসের অনুসরণ করছে, নিজের প্রবৃত্তি অনুসরণ করছে, মনে যা চাইছে অনুযায়ী যা চাইল সে ফতোয়া দিল, এটা আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই জালিমদেরকে হেদায়েত দান করেন না, সূরা কসাস 50 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বলছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ফাহকুম বাইনান নাস বিল হাক্কে, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছি, তুমি মানুষের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বিচার করো, ওয়ালা তাত্তাবির হাওয়া, খবরদার নিজের হাওয়ার অনুসরণ করবে না, নিজের মনের থেকে মন দিয়ে নিজের মনে চাইল এরকম মন গড়া কোন ফতোয়া দিবে না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। ইন্নাল্লাযিনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহি, নিশ্চয় জেনে রাখো যারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যায়, যারা গোমরাহির রাস্তা ইখতিয়ার করে, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কঠিন শাস্তি, কারণ তারা আল্লাহর বিধানকে ভুলে গেছে, কিয়ামতের দিবসে তাদের কঠিন শাস্তির আয়োজন করা হয়েছে, সূরা সাদ 26 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে, হে নবী আপনাকে আমি একটা শরিয়া দান করেছি, একটা শরিয়া দান করেছি, এটা আমি আগে বলেছি প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম, তা যত নবীর আগে গেছেন সবার দিন ছিল কি ইসলাম, ইসলাম ছিল সব নবীর ধর্ম, তবে শরিয়াত ছিল ভিন্ন ভিন্ন, শরিয়াত ছিল অনেক জিনিস, দেখা গেছে আগের শরিয়াতে একরকম ছিল পরের শরিয়াত ওরা থাকে নাই, এটা রোগীর অবস্থার পরিবর্তনে ঔষধের পরিবর্তন হয়, এটা এমন না যে আল্লাহ তাআলা কেন পরিবর্তন করলেন আল্লাহ জানেন না, আল্লাহ ভালো করেই জানেন। একজন বিজ্ঞ ডাক্তার একটা রোগীকে বলল এই ঔষধটা আপনি এক মাস খাবেন, এরপরে এটা বাদ দিয়ে আর একটা ঔষধের নাম লিখে এইটা খাবেন, এটা তার উদ্দেশ্য কি, এই ঔষধ রোগের পরিবর্তনের সঙ্গে ঔষধের পরিবর্তন হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিধান দিয়েছেন, যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, নবী রসুলদেরকে ইসলাম দিয়েছেন একটাই, সব নবীর ইসলাম দিনের নাম ছিল ইসলাম, সব নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তবে শরিয়ার মধ্যে পার্থক্য ছিল, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে, আপনাকে একটা শরিয়া দান করেছি, ফাত্তাবিহা, আপনি ওই শরিয়াতের অনুসরণ করবেন, এছাড়া দুনিয়ার লোকেরা কি বলল, সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল, বেশিরভাগ লোক কি বলল, অনেক লোক কি বলল, লক্ষ কোটি লোকেরা কি বলল, এটার আপনি অনুসরণ করবেন না। কোরআনে আরো একটা স্পষ্ট আয়াত আছে, আজকে যারা ইসলাম কায়েমের জন্য বিভিন্ন দল করে, আমি তো প্রথমে বলি ইসলামের দল তৈরি করার কোন সুযোগ নাই, আজকে আমরা ইসলাম মানি, আমি ওই কালকে বরিশালে মাহফিল করেছি, তো বরিশালের লোকদেরকে বললাম আপনারা যে ইসলাম পালন করে, তো বরিশালের ইসলাম কোথার ইসলাম, বরিশালের ইসলাম, কারণ এক পীরের অনুসরণ করে দুই পীর আছে, বরিশালের পূর্ব দিকে এক পীর, পশ্চিম দিকে আর এক পীর, তো আমার দেশের মানুষেরা ওই দুই পীরের কোনো না কোনো পীরের মুড়ি, এখন তৃতীয় পীর ঢুকছে ফরিদপুরের পীর, বলেন না কি, তো আমি বললাম যে তোমরা যে ইসলাম মানো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ তাআলা যে ইসলাম দিয়ে পাঠিয়েছেন ওই ইসলাম ছিল বিশ্বব্যাপী, ওই ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন, আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমাদের নবীকে আল্লাহ বলেছেন রাহমাতুল আলামিন, আল্লাহ হচ্ছেন বিশ্ব রব, আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, আমাদের নবীকে যে দিন দেওয়া হয়েছে বিশ্ব দিন, এর নাম ইসলাম, এই ইসলামে আর কোনো ফেরকা নাই, আর কোনো দল নাই, ওই ইসলামে আর কোন তরিকা নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, বিভিন্ন দল তৈরি করেছে, ওই সম্পর্কে আল্লাহ বলছেন ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, বোঝা গেল যারা দল তৈরি করে ইসলামে, প্রত্যেকে দল তৈরি করলো, এখন একজনের তৈরি করলো, ইসলামকে বিভক্ত করে দিল। আপনি বলবেন যে এটা তো বড় বড় আলেমরা আছে, হ্যাঁ বড় আলেমরা এই করে, আল্লাহ তারা সেটাও স্পষ্ট করে দিয়েছেন, সূরা বাইয়িনা বলেন, সেটা বলা আছে, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। আল্লাহ তারা বলছেন যারা ইসলামকে যুগে যুগে তাফরিক করেছে, দলে দলে বিভক্ত করেছে, ভাগ করেছে, দলে দলে উপদলে তরিকায় ভাগ করে দিয়েছে, এরা কারা? যাদের কাছে এলেম এসেছে, বড় বড় বিজ্ঞ আলেমরা। কারণ ছোটখাটো ব্যক্তির পক্ষে দল তৈরি করা সম্ভব না। দল তৈরি করতে কি লাগবে? একটা অবস্থান লাগবে। নিজের লক্ষ্য কোটি মুরিদ থাকলে তখন একটা দল তৈরি করা যায়। আল্লাহ তারা সেটাই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে উতুল কিতাব কিতাব দেওয়া হয়েছিল, এলেম দেওয়া হয়েছিল, আসমানি কিতাব তারা পড়াশোনা করেছে, পড়াশোনা করার পরে যারা দলকে বিভক্ত করেছে, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা, তাদেরকে যে বাইয়িনা সুস্পষ্ট আল্লাহর বিধান আসার পরেই তারা ইসলামকে ভাগ করেছে, বিভক্ত করেছে, দলে দলে ভাগ করেছে। আজকে ইসলামকে কেউ চিশতিয়া তরিকা, কেউ কাদরিয়া তরিকা, এরা কাদরি মুসলিম। কাদরিয়া তরিকা কি বিশ্বব্যাপী না কোন বিশেষ এলাকার জন্য? এটা ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য। এরকম ভাবে আমাদের খেয়াল রাখতে হবে, যারা কোন পীরের মুরিদ, আপনি এই পীর আঞ্চলিক পীর, এই পীর আল্লাহ তাআলা বিশ্বব্যাপী পীর পাঠান নাই। এই জন্য মনে রাখতে হবে, যারা এক এক পীর অনুসারী তারা এক এক দলের সাথে চলে গেছেন, এক একটা খুচরা দলে চলে গেছেন, এক একটা আঞ্চলিক ইসলামে চলে গেছেন। আঞ্চলিক ইসলাম ছাড়ো, আর বিশ্বব্যাপী যে ইসলাম আল্লাহ দিয়েছেন সেই ইসলাম ধরো। ওই ইসলামে কোনো ফেরকা নাই, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোন তরিকা ছিল না, একটা তরিকা ছিল তার নাম ইসলাম, একটা সংবিধান ছিল তার নাম কোরআন এবং রাসূলের বাণী, একটা রসুল ছিল, একজন খলিফা ছিল, আবু বকর পুরা দুনিয়ার খলিফা ছিল, ওমর পুরা দুনিয়ার খলিফা ছিল, আলী পুরা দুনিয়ার খলিফা ছিল। এমনি ভাবে যুগে যুগে মুসলিমদের একটাই খলিফা থাকবে এবং সেভাবে ইসলাম কায়েম হবে। আজকে আমি বলি, বাংলাদেশে যারা দিন কায়েম করার স্বপ্ন দেখছেন, আন্দোলন করছেন, আসুন বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে, সমস্ত তরিকা ভেঙে দিয়ে আমরা একজন আমির বানাই। এরপরে বাংলাদেশের প্রায় 3 লক্ষ মসজিদ, এই 3 লক্ষ মসজিদের ইমাম সাহেব আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, সবাই মিলে রাজপথে চলে আসি, আল কোরআনের বিধান কায়েম না হওয়া পর্যন্ত, হয়তো শহীদ নইলে গাজী, আল্লাহর জন্য জীবন বাজি, কোরআনের বিধান চাই, আমরা ময়দানে নেমে যাব, ট্যাঙ্ক দিয়ে পিষে দেওয়া হবে, আমরা সরব না। এরপরে ইসলাম ছাড়া এই দেশ কি থাকতে পারবে না? সেগুলো এখন নাই, এটাই ইসলাম কায়েম, এটাই সঠিক তরিকা। মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া কিছু চলতে পারে না, মানব রচিত আইন চলবে না, মানুষের তৈরি করা বিধান চলবে না, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে তার। আমরা মসজিদে আইন মানব যার, সংসদে মানব তার, আদালতে মানব তার, ব্যাংকে মানব তার, সব জায়গায় হুকুম মানবো এক আল্লাহর। এটার জন্য আমরা রাজপথে নেমে যাব, একজন আমির থাকবে, আর কোন দল থাকবে না, কোন তরিকা থাকবে না, কোন মত থাকবে না, টুপির কালার ভাগ হবে না, টুপির টুকরা ভাগ হবে না। আজকে মুসলিম জাতিকে টুপি ভাগ করে দিয়েছে, পাগড়ির কালার ভাগ করে দিয়েছে, জামার কলার ভাগ করে দিয়েছে, ভাগ করে করে বিভিন্ন দলে সৃষ্টি করছে। আমি বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে, আজকে যারা ইসলামী আন্দোলন করেন খুব ভালো করে শুনে রাখবেন, আল্লাহর কোরআনের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করতে যেন না। দিন কায়েমের জন্য কোন আমির কোন নেতার পক্ষে গিয়ে আল্লাহর বিধানের পরিবর্তে যাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলছেন এই গণতন্ত্র একটা কুফুরি মতবাদ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ, বেশিরভাগ লোকেরা কি বলে, তারা কি ভোট দেয়, এইটার অনুসরণ করেন, ইউদিল্লুক আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে। কারণ যুগে যুগে সমাজে শিক্ষিতর চেয়ে অশিক্ষিত বেশি, বুদ্ধিমানের চেয়ে বোকা বেশি, সৎ লোকের চেয়ে অসৎ লোক বেশি। আল্লাহ কোরআনে বলছেন আকসারহুম লা ইয়াকুলুন আকসারহুম লা ইয়াশকুরুন, আল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন, আপনারা এগুলো পড়বেন। কারণ বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক মূর্খ, বেশিরভাগ লোক বেদিন, বেশিরভাগ লোক মুশরিক। এই লোকদের ভোট দিয়ে আপনি কখনো দিন কায়েম করতে পারবেন না। সেজন্য নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে তারপরে 1 বছর তোমার রবের ইবাদত করি, 1 বছর আমাদেরটা করবা, আল্লাহর নবীকে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের সঙ্গে আপোষ নাই, তোদেরটা তোদের, আমাদেরটা আমাদের, লা আবুদু মা তাআবুদুন, তোরা যার ইবাদত করো তার ইবাদত আমি কখনো করব না, আমি যার ইবাদত করি তোরা তা করো না, কাজে তোদের সঙ্গে আপোষ নাই। পরিষ্কার হয়ে গেল ইসলাম কায়েমের জন্য কোন জোট হবে না, কোন ভোট হবে না, ভাবে একমাত্র আল্লাহ নবীর তরিকায়। আল্লাহ নবীর তরিকা বাদ দিয়ে যারা দিন কায়েমের স্বপ্ন দেখছে তারা দিন কায়েম করতে পারবে না। সেটা হতে পারে আব্রাহাম লিঙ্কনের ধর্ম হতে পারে, ইহুদি খ্রিস্টানদের তরিকা হতে পারে, মুসলিমদের তরিকা সেটা নয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেজন্য বলছেন, আমি বলতেছিলাম যে এই সংখ্যাগরিষ্ঠ লোকদের অনুসারী করবেন না। কোরআনে এই জন্য পরিষ্কার বলা আছে, সূরা ইউসুফে বলা আছে, ওমা ইউমিন আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? কেমনে মুশরিক হলো? এই লোকগুলো নামাজ পড়ে, রোজাও রাখে, আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও শিরিক করে। কি করে? এই শিরিক আছে রাষ্ট্র পর্যায়ে, শিরিক শিরিক আছে গণতন্ত্রের শিরিক। কেন? গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ সমস্ত ক্ষমতার মালিক। গণতন্ত্রের বক্তব্য হচ্ছে যে আইন কানুন গভর্ন অব দ্য পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল। ইসলাম বলে অব দ্য আল্লাহ, বাই দ্য ওহী ফর দ্য পিপল। আল্লাহর নবীকে সেজন্য বলা আছে, হে নবী, আপনাকে আমি শরিয়া দিয়েছি, ফাত্তাবিউহা, আপনি ওই শরিয়াকে মানবেন। খবরদার, মানুষের মন গড়া সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, কোন তন্ত্র মন্ত্র এসব চলবে না, ফাত্তাবিউহা। কোরআন আরেকটা আলাদা বলছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রব্বিকা, হে নবী, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন। দুনিয়ার বেশিরভাগ লোক কি বলল, লক্ষ লক্ষ লোক কি বলল, সেটা মানা যাবে না। আজকে অনেক পীরের মুরিদরা দলিল পেশ করে, আমাদের পীরের দরবার লক্ষ লক্ষ মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হওয়া কোনো প্রমাণ নয়। প্রমাণ হচ্ছে আল্লাহর নবী কি কাজ করেছেন। আল্লাহর নবী কোনো ভোটে ব্যবস্থা করেন নাই, নির্বাচন দেন নাই, এতে অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী নিজের দায়িত্বে কাজ চালিয়ে গেছেন, দাওয়াত চলবে, হিজরত চলবে, জেহাদ চলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমরুকুম বেখামসিন, আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি, পাঁচটা কাজের আদেশ করছি, আল্লাহ আমরানি বিহিন্না, ওই পাঁচটা কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন। এক নম্বরে বিল জামা, এক নম্বরে বিল জামা, সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একজন আমির অধীনে। কোন আর দল থাকবে না, মত থাকবে না, কোন ফেরকা থাকবে না, কোন তরিকা থাকবে না। এরপরে বিল জামা হওয়ার পরে অবিস্লামী অত্যা, একজন আমির থাকবে, সে আমিরের কথা শুনবে, মানবে। এরপরে অবিল হিজরত ওয়াল জিহাদ, হিজরত করবে, জিহাদ করবে। যেটা বললাম, আজকেও যদি আল্লাহর নবীর এই নির্দেশ মেনে গোটা বাংলাদেশের তাওহিদী জনতা রাজপথে নেমে আসে, আমাদের একজন আমির থাকবে, আর কোন দল থাকবে না, কোন তন্ত্র না, মন্ত্র না, কোন ফেরকা না, সব একাত্রে হইবে, একজন আমির থাকবে, এবং তারা আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। এই দেশে ইসলাম কায়েম না হয়ে অন্য কিছু থাকতে পারে? ভাইরা আমার, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, আমি বলছিলাম মুফতিদের সম্পর্কে, আল্লাহ রাসূলকে আলাদা বলছেন, আপনি ওহীর অনুসরণ করবেন, এর বাইরে কোনো কিছু অনুসরণ করবেন না। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের আরেক সূরা আরাফের তিন নম্বরে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বিকুম, হে নবী, হে মুমিনরা, ইত্তাবিউ, তোমরা সকলে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা কেবলমাত্র তার অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, এর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে অন্য কোন আউলিয়া, কোন বন্ধু বান্ধব গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাবে না। কোরআনে আরাকাত আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ইমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানাবে না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্য থেকে যে কেহ ওই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সেই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একজন বলে গণ্য হবে। আল্লাহ স্পষ্ট বলেছেন, এখানে কোনো ব্যাখ্যা দরকার নাই, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহুম মিনহুম, তোমরা ওদেরকে, যে কেহ তোমাদের মধ্য থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাইবা। আজকে মুসলিম দেশের সব শাসকগুলো ইহুদি খ্রিস্টানদের পাচাটা গোলামে পরিণত হয়েছে, আর ইহুদি খ্রিস্টানরা এক এক করে মুসলিম দেশগুলোকে অশান্ত করে সৃষ্টি তুলেছে। আজকে বাংলাদেশ নিয়ে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে সেনাবাহিনী বাংলাদেশ সরকারের রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ যেন পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদানের মতো না হয়। আপনারা তো বুঝতে পারেন না কি হয়েছে, ইন্দোনেশিয়ার একটা এলাকা পূর্ব তিমুর, এইখানে প্রথমে আজ থেকে 60-70 বছর আগে আমাদের সেনাবাহিনী যে প্রতিবেদন দিয়েছে তার মধ্যে এটা আছে যে 60-70 বছর আগে ওই এলাকা টার্গেট করে ওরা বিভিন্ন এনজিওদেরকে, বিভিন্ন মিশনারিদেরকে ঢুকিয়ে দিয়েছে, তারা সেবার নামে হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদি করেছে, শেষ পর্যন্ত ওইখানে যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে, এরপরে মুসলিমদের উপর হামলা করেছে, মসজিদে আগুন দিয়েছে, মাদ্রাসা পুড়িয়ে ফেলেছে, এরপরে তারা মুসলিমরা যখন দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, তখন জাতিসংঘ আসলো, জাতিসংঘের সেনাবাহিনী আসলো, এরপরে ওই দেশটাকে স্বাধীন করে দিয়ে তারপরে সেই স্বাধীনতার ঘোষণা করে মুসলিম নামধারী তৎকালীন সেই জাতিসংঘের মহাসচিব কফি আনান। আপনারা জানেন আজকে মুসলিম দেশ ইন্দোনেশিয়ার একটা এলাকাকে খ্রিস্টানরা স্বাধীন করে নিয়েছে, খ্রিস্টান রাজ্য বানিয়েছে। ঠিক তেমনিভাবে সুদানের মধ্যে দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এরকম ভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে নিয়ে রাজ্যে আমাদের চক্রান্ত চলছে, ওখানে একই কায়দায় একই সুরতে তারা ওখানে দাওয়াতের কাজ করছে, হাসপাতাল বানিয়েছে, স্কুল বানিয়েছে। এবং আমরা মুসলিমরা যখন সেখানে কোনো কাজ নিয়ে যাই, তখন আমাদেরকে একটা অপবাদ দিয়ে সরাইয়ে দেয়, যা আপনারা এই মুসলিম মুসলিমরা জানেন। আমরা ওখানে একটা মিশন চালু করেছিলাম, ওখানে হাজার হাজার উপজাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু সেইখানে আমাদের এই অঞ্চলের কিছু কুলাঙ্গার কিছু আলেমের কারণে এবং ওইখানের খ্রিস্টানদের কারণে সেটা আমাদেরকে সেখানে গুটিয়ে আসতে হয়েছে। অনেক খ্রিস্টান ছেলেরা ইসলাম গ্রহণ করেছে, আমরা ওদেরকে ইচ্ছা করেছিলাম বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করাবার জন্য, কিন্তু আপনারা জানেন সেইটাকে পুলিশ দিয়ে ঘেরাও করা হয়েছে, যৌথ বাহিনী ঘেরাও করেছে, পত্রিকা দেওয়া হলো কি না শিশু পাচার করা হচ্ছিল। ভাইরা আমার, এরকম ভাবে আজকে আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তকে বাস্তবায়ন করতে হলে করার আগেই আমাদেরকে সোচ্চার হতে হবে। যাকে আমি বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের শাসকরা অলি বানাচ্ছে, বন্ধু বানাচ্ছে। আল্লাহ বলছেন, খবরদার তোমরা ওদেরকে বন্ধু বানাইবে না। এমনি ভাবে আমরা আলোচনা করছিলাম কোরআন হাদিসের অনুসরণ করা, রায় দিয়ে কোন ফতোয়া দেওয়া যাবে না সম্পর্কে। কোরআনে আল্লাহ তাআলা অনেক আয়াত আরো বলেছেন, সূরা আরাফে 3 নম্বর আয়াত আছে, ইত্তাবিউ মা উনজিলাইকুম রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি। এরকম সূরায়ে নিসার 59 নম্বর আয়াত আছে, এরকম বহু আয়াত আছে, আমরা সে বিষয়গুলো খেয়াল করব। আমি আলোচনা করছিলাম কোন রায় দিয়ে কোন নিজের ব্যক্তিগত মত দিয়ে ফতোয়া দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই, আমরাও সেদিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এ সম্পর্কে আরো কিছু আলোচনা আগামী জুমা হবে। এরপরে বর্তমান সমাজে সবচেয়ে যে বিষয় বেশি আলোচিত, নারী নীতিমালা, ইনশাআল্লাহ নারী নীতিমালা নিয়ে আগামী জুমা আলোচনা হবে। আপনারা আরো আগে চলে আসবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।